శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారమేశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি, শুরু থেকে যদি আমরা দেখি, যেখানে প্রথমে অপরোক্ষ অনুভূতি কাদের জন্য, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে যায়। বেসিক্যালি সাধারণ ব্যক্তি এটা পড়ে তারা হচ্ছে আনন্দ পাবে না, কিন্তু সংসার কে বন্ধনের মতন লাগছে এবং সংসার বন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছা রাখে, তারা যদি এই পুষ্কে পড়ে তারা তাদের রাস্তা খুঁজে পাবে যে আমাকে কি করতে হবে। সেই জন্য এখানে সাধন চতুষ্ট সম্পন্ন অধিকারী হচ্ছে বেদান্তের সবচেয়ে ভালো অধিকারী। এছাড়া শুরুতে সবাই পারে, কিন্তু ভালো করে বোঝা বা তারপরে সেটাকে জীবনে আপনানো সেটা একটু সময় লাগে আর কি। তারপরে উনি এখানে জ্ঞান কি, অজ্ঞান কি, আমরা কি করে মিলিয়ে ফেলেছি এসব বর্ণন করতে করতে প্রথমে তো উনি শরীর থেকে আমি ভিন্ন এটাকে নিশ্চয় করে দিলেন। কিন্তু শরীর বা জগৎ এটা পারমার্থিক সত্য বস্তু কি, এর মধ্যে কোনো সত্যত্ব নেই, এটাকে বোঝাবার জন্য তিনি অনেকগুলো শ্লোক শ্রুতির সাহায্যে, শ্রুতি বাক্যের সাহায্যে অনেকগুলো শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন। তারপরে বোঝাবার পরে আত্মার যথার্থ স্বরূপ বলার পরে লাস্টে যখন আমরা এখন আছি, যে আমরাকে প্রাপ্ত করার জন্য তিনি পূর্ণটা রাস্তা বলেছেন আমাদের, যে শুরু থেকে কিভাবে প্রথমে তো প্রথম ফান্ডামেন্টাল হচ্ছে যে বিবেক বহিরাগ্য সৎ সম্পত্তি আর মুমুক্ষুত্ব তো চাইছে, সেটাকে ধরে রাখার জন্য এই জিনিসগুলোকে অভ্যাস করতে হয়। নিজের শরীরের সঙ্গে আত্মবুদ্ধি বা অহংকারের ত্যাগ। মৌন মানে বাসনা নির্বাসনা হয়ে যাওয়া, মন থেকে বুঝে। তারপরে দেশ, তারপরে ধর্মস্থান, কাল এবং আসন, সব জায়গাতে পুরো সবটাতেই, সব স্থানেই ব্রহ্ম আছে, সব কালেই ব্রহ্ম আছে, যে অবস্থাতেই থাকি সেখানেই সেই স্থানেই ব্রহ্ম আছে। দেশ কাল এবং স্থান, দেশ মানে যেখানে মানে আসন হিসেবে পার্টিকুলার সেখানে বসা, এবং এর মধ্যে যে মূল জগতের মূল হচ্ছেন পরমাত্মা, এই পরমাত্মার চিন্তা মনকে বেঁধে রাখা। শরীরের সাম্যতা, শরীরের সাম্যতা তখন থাকবে যখন অন্যান্য বাইরের প্রচেষ্টা কম হতে থাকবে, তখন শরীর একটা পরমাত্মা ঈশ্বর গুরু যার যেটা বলে একটা দৃষ্টি করতে হবে, তাতে কি হবে যেখানে দৃষ্টি যাবে সেখানে ওই পরমাত্মাকে দেখা যাবে। দৃষ্টি জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেত ব্রহ্মময়ীম জগত্, এটা হচ্ছে মুখ্য। জ্ঞানময় দৃষ্টি করে সারা সংসারকে ভগবৎময় দেখা, অথবা তাহলে কি হবে ধীরে ধীরে এমন যত্র যত্র মনোজাতি ব্রহ্ম না তত্র দর্শন, সেখানে ব্রহ্মে ভগবানের দর্শন হবে, এটাকে আমরা অভ্যাস করতে পারি। তো দৃষ্টিকে স্থির করা, তারপরে প্রাণায়াম, প্রাণ সংযোগ বা প্রাণায়ামের কথা যে বলা হয়েছে, প্রাণায়াম মানে যে ঘ্রাণ প্রেরণ নয়, মন থেকে জাগতিক চিন্তা বের করে দিয়ে ভগবানের চিন্তাকে ভরে নিয়ে সেইভাবে স্থির থাকা, এটা হচ্ছে মুখ্য প্রাণায়াম। প্রত্যাহার বললাম যে দৃষ্টিটাকে ব্রহ্মময় করে সারা বিষয় দৃষ্টিটাকে মন থেকে সরিয়ে দেওয়া, এবং তারপরে সেই ধারাটা মনের মধ্যে চলতে থাকা, তারপরে সমাধি মানে কি এই বৃত্তিটাই ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। নিজের মনোবৃত্তি মানে মনের ফাংশন, ওই যে একটা এটা কি ওটা কি বা এখানে ভগবানের সম্বন্ধে চিন্তাও সেটাও ধীরে ধীরে, কারণ ভগবান আমার স্বরূপ। যেমন আমার আমি মানুষ, আমি মানুষ, আমাকে কখনো চিন্তা করতে হয় না, এটা স্বাভাবিক হয়ে যায়। ঠিক সেই রকম একটা স্থিতি আসবে, সেই ব্যাপকতা পূর্ণতার সঙ্গে মানুষ স্থির থাকতে পারবে। কিন্তু এখানে পৌঁছবার জন্য যে রাস্তাগুলো বলেছেন তার মধ্যে বিঘ্ন আছে, প্রতিবন্ধক অনেক আছে। প্রথম তো সাধন জীবনের প্রতিবন্ধক, শুরুতে ওদিকে মন আসতেই চায় না, তারপরে যদি আসলো তারপরে ধীরে ধীরে কি কি প্রতিবন্ধক গুলো আছে তিনি একটা একটা করে এখানে পনেরোটা প্রতিবন্ধক, এই আটটা প্রতিবন্ধকের কথা বলেছেন। যে অনুসন্ধান রাহিত্য মানে ভগবানের চিন্তা করতে ইচ্ছা করে না, স্বরূপের অনুসন্ধান করতে চিন্তা ইচ্ছা করে না, তার মধ্যে কারণ কি হচ্ছে আলস্য আছে, প্রমাদ আছে, আলস্যের সঙ্গে প্রমাদকে দূরে নিতে হবে, এটা অ্যাডিশনাল। তারপরে কি যখন মোটামুটি মনটাকে একটু স্থির করতে পারলাম, তখন আবার মনের মধ্যে আপনি আপনি বিষয়বস্তু সম্বন্ধে চিন্তা বা ভোগ লালসা মনে যাবে। তারপরে আবার সেখান থেকে মন উঠালাম, মন তখন আবার শুয়ে পড়তে চেষ্টা করে, আর তারপরে যখন আবার মনকে উঠালাম তখন মন আবার এদিক ওদিক দৌড়াতে চেষ্টা করে, ধরে আনলাম তখন বলে কিছু করবো না। এইরকম অনেক মনের সঙ্গে মানে লড়াই চলতে চলতে চলতে চলতে, তারপরে যখন মন মোটামুটি একটা সমাধি রস আস্বাদন করতে পারে, মন লাগছে স্থির হচ্ছে মন, কিন্তু সেই সময় কি হবে, ওই যে ওই বিষয় ওটা বিষয় নয়, কিন্তু মন স্থির হওয়ার নিমিত্ত যে আনন্দকে আমি অনুভব করি সেটা আমার মনের একটা অবজেক্ট আর কি, ওটা একটা মনের বিষয়, আমি আনন্দ ওই রসটা ওই মানে সমাধির রসটা তখন মনটা ওখানে লাগবে, ভালো লাগে, কারণ এতদিন মন বিক্ষিপ্ত হয়ে গুটি গুটি ঘুরে বেড়াতো, এখন মনটা একটু স্থির হয়ে বসছে তখন সেটা ভালো লাগে, সেটা আনন্দ লাগে। এবার ঠিক আছে, ওটা তো কিছুদিন রেখে এবার ওখান থেকে বলতে হবে, আরে এইটা তো স্বরূপ আনন্দ না, এটা মন স্থির হওয়ার জন্য স্বরূপের একটা ঝলক আমি দেখতে পাচ্ছি। আবার সেখান থেকে মনটাকে তুলে নিয়ে নিঃসঙ্গ প্রজ্ঞা বলে যে সমস্ত সঙ্গ রয়েছে সেটা হয়ে গিয়ে ব্যাস মানে নিঃসঙ্গতাতে আসতে হবে। যখন আবার নিঃসঙ্গতাতে আসবে তখন আবার একটা ভয় লাগে, শূন্যতার ভয়, শূন্যতার ভয় মানে হয় কোথায় যেন অতল তলে তলিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও মনকে স্থির দেখে না এটাই আমার পূর্ণতা ব্যাপকতা স্বরূপ। এখানেও এই রসাস্বাদন থেকে পূর্ণতার মধ্যে আর শূন্যতার থেকে পূর্ণতার মধ্যে আসার জন্য সূক্ষ্ম প্রতিবন্ধক আরো আসে, যেটা বলেছিলাম যে অনেক রকমের মানে অলৌকিক কিছু শক্তি আসতে পারে, তারপরে অলৌকিক কিছু প্রতিবন্ধক আসতে পারে, সেখান থেকে খুব জাগরুক মানে মনকে জাগরুক রেখে ওখান থেকে মনকে তুলে নিয়ে নিজের স্বরূপে যদি মানুষ স্থির করতে পারে তাহলে হামেশার জন্য সেখানে থাকবে, তার কোন আর কোন অনুভব হয়ে গেলে। এই জন্য উনি বলেছিলেন যে সব কখনো শূন্যতাকে প্রশ্রয় মনে প্রশ্রয় দিও না, এরকম ভাববে সেরকম সবসময় শুরু থেকে এই ভাবনাটাকে মনে আমি সর্বদাই পূর্ণ, আমার অস্তিত্বের কখনো নাশ হবে না, এবং সেই অস্তিত্বের আমার স্ফুরণ হচ্ছে খালি পরিচ্ছিন্ন রূপে হচ্ছে, সেই পরিচ্ছিন্নতা ব্যাপকতাতে বদলে গেলেই হবে। এইরকম মনোবৃত্তি ধীরে ধীরে যখন তৈরি হয়ে যায় তখন কি হয় যে আর তাকে ছাড়া উচিত নয়, তখন ধীরে ধীরে মনটাকে ওখানে কর। আচ্ছা, যেমন যে কোনো বিবেকী ব্যক্তি যদি বুঝতে পারে যে হ্যাঁ এটাই সংসারে সবচেয়ে ভালো বস্তু, সে সেই ভালোটা ছেড়ে দিয়ে কেন খারাপটা গ্রহণ করবে, যদি করে তার মানে বুঝতে হবে হয় প্রারব্ধ খুব বলবান অথবা বিবেক এখনো পূর্ণরূপে জাগ্রত হয়নি। বুঝতে পারা সত্ত্বেও যদি আমি এটাকে ধরতে না পারি বা সেটাকে অবলম্বন করতে না পারি, তার মানে বুঝতে হবে যে এখন আমার বিবেক পূর্ণ মাত্রায় কাজ করছে না। এই জন্য উনি বললেন যে হি বৃত্তিম যাহাতে আমি ব্যাপকতা আত্মসম্বন্ধী বৃত্তিকে ছেড়ে দিয়ে যেটা কিনা পরম পবিত্র ব্যাপক সেইটা ছেড়ে দিয়ে যদি জাগতিক বস্তু চিন্তা করে তার জীবন বৃথা, সে পশুর মতনই আমাদের জীবন আর কি খাও পরো আর বেঁচে থাকো। আর উনি বলেছিলেন মনুস্মৃতির একটা সুর যে হার নিদ্ধ ভয় মহিত না সমান মিত পশু ভিন্ন রানা, পশুদের মানুষ কোনো ভিন্নতা নেই এর মধ্যে, খালি মানুষের একটাই ভিন্নতা সে ধর্ম আচরণ করতে পারে। সে ধর্ম আচরণ মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আচরণ হচ্ছে যে নিজের সব বাইরের আলম্বন ছেড়ে দিয়ে কেবল নিজের বৃত্তিতে ভগবানের চিন্তাতে মন লাগিয়ে রাখা। যে এটাকে বুঝতে পারে তারপরে কি করে ধীরে ধীরে তাকে বাড়াতে থাকে, তাকে সংসারে সৎপুরুষ বা ধন্য তারা সংসারে বন্ধনীয়, যদ্যপি তিনি থেকে আগের থেকেই বৈরাগ্য প্রাপ্ত করে এইসব বন্ধনীয় ধন্য এসবের তার চিন্তা নেই, কিন্তু সেটা স্বাভাবিক ভাবেই হয়েছে, তার জন্য তার কোনো আলাদা চিন্তা থাকে না। এইবার এই অবস্থাতে আসার পরেও আবার কিছু প্রলোভন আবার কিছু প্রতিবন্ধক আছে, যে যে মানুষ আসে এবং তারা জানতে চায় শুনতে চায় তখনও আবার প্রতিবন্ধক, যে সাম বৃত্তি সমাবৃদ্ধা পরিপক্ক চষা পুনঃ তে বৈ সদ্ব্রহ্মতাম প্রাপ্ত নয় তরে শব্দবাদী, যে শব্দের মাধ্যমে তাকে জানা বোঝা বা বলা তা কিছু আছে যারা অনেক ভালো শব্দের দ্বারা একে বলতে পারে বুঝতে পারে বা বোঝাতে পারে, কিন্তু তা তো ওই ব্রহ্মভাবে স্থির হওয়া যাবে না, সেটা আবার আরেকটা প্রতিবন্ধক হয়ে যায়। এই জন্য বলেছিলাম কালকে বিবেক চূড়ামণির তেও ভগবান ভাষ্যকার বলেছেন বাঘ বৈখেরি শব্দ ঝরি শাস্ত্র ব্যাখ্যান কৌশলম, মানে বাণীর কুশলতা অথবা বেশ সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করা যেতে পারে, শাস্ত্রকে ব্যাখ্যার কুশলতা আছে, এটা হচ্ছে বৈদুষ্যাম বিদুষাম, যেটা হচ্ছে বিদ্যান্তে মানে কি বলবো ওটাকে একটা শব্দ বলে জ্ঞান বিলাস, বিদ্যান্তের জ্ঞান বিলাস বৈদুষ্যাম বিদুষাম তদ্বত ভুক্তায় না তো মুক্তায়, এটা কিন্তু ভোগের জন্য রাস্তা খুলে দেয়, মানে আসবে, সমস্ত ভোগ্য বস্তু আসবে এবং তাকে মানে বিনা চেষ্টাতেই আসবে। কিন্তু এটা ভোগের জন্য হয়, কিন্তু মুক্তির জন্য হয় না। এখান থেকেও মনটাকে তুলতে হয়। এই জন্য ভগবান ভাষ্যকার এখানে বলেছেন, বাগ বৈখেরি শব্দ ঝরি, বাণীর বিশালতা শব্দ, সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে শাস্ত্র ব্যাখ্যানে কৌশল, শাস্ত্র ব্যাখ্যানে যে কুশলতা, বৈদুষ্যম বিদুষাম তদ্ভাব, এটা যেমন বিদ্যান্তে একটা শাস্ত্র বিলাস, জ্ঞান বিলাস, এরকম বিলাসের মত হয়ে গেছে। এইগুলো কি হয়, এটা ভোগের কারণ হয়, এটা মুক্তির কারণ হয় না। এটা কিন্তু বিবেক চূড়ামণিদের শুরুতেই তিনি সাবধান করেছেন, এখানেও এসে বলে এই কথা বলছেন, জিনিসকে বুঝে সেটাকে যতটা সম্ভব নিজের মধ্যে সেটাকে রেখে কেউ এসে জিজ্ঞাসা করে, কারণ শাস্ত্র নির্দেশ এইরকম আছে, না অপৃষ্ঠবতে ভূয়াত না চ অন্যায়ন পৃষ্ঠাত, যাকে জিজ্ঞাসা করেনি তাকে তো কখনই বলবে না। আবার কেউ এসে বল মহারাজ এসকো বাতায় উসকো বাতায়, না না নে বিজ্ঞানানপি বিদ্যান জড়পাত লোকম আচরিত, জানা সত্ত্বেও বিদ্যান পুরুষকে জড়ের মতন সংসারে থাকতে হয়, থাকা উচিত, এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ হচ্ছে। কিন্তু কেউ যদি আসে জিজ্ঞাসাপূর্বক সৎ নিয়ে প্রচেষ্টা নিয়ে জানার জন্য, তাকে কিন্তু বলতে হবে, কিন্তু শাস্ত্র নির্দেশ আছে জানার জন্য তো যাবে, মানুষ আসবে তার কাছে, তখন তাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে সেটা বুঝিয়ে মানে বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত তাকে বলতে হবে। ইভেন দেখুন ভগবত গীতা শেষে ভগবান শ্রীকৃষ্ণ অধিকারীকে নিরূপার বেদান্ততে, না অতপস্কার না চ অভক্তায় কদাচন না চ অসুস্থ সবে বাচ্যম না চ যোমাম অভ্যাস হইয়াতি, মানে যিনি যিনি তপের দ্বারা তপস্যার দ্বারা নিজের মনকে শুদ্ধ করেন তাদের কাছে ভগবদ গীতা বা এই ধরনের গ্রন্থ উপযোগী নয়। না চ অভক্তায় কদাচন, যার ভগবানে ভক্তি নেই শাস্ত্রতে শ্রদ্ধা নেই তাদের কাছেও বলাচন, না চ অসুস্থ সবে বাচ্যম, যারা শুনতে চায় না তাদেরও বলা উচিত নয়, তাদেরও যারা ভগবানের সঙ্গে দেশ থাকে ভগবান নামে কোনো বস্তু আছে তাদের কাছে তো কোনো অবস্থাতেই বলা উচিত। ভগবান গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এখানে এমনি এই শাস্ত্র সবার জন্য নয়, শাস্ত্র ধীরে ধীরে ধীরে ধীরে মন যখন কেবল ভগবানকে পেতে ইচ্ছা করে তখন শাস্ত্র আমার জন্য খুব সহযোগ দেয়, নয়তো তার এক শাস্ত্র কিছু শব্দের ইয়ে মাত্র, ঝুরি মাত্র বা শব্দের কৌশল মাত্র। এই এই পর্যন্ত কালকে দেখুন বিবেক চূড়ামণির শুরুতে ভগবান ভাষ্যকার একটা সুন্দর মানে চেতাবনী যাকে বললাম একটা ওয়ার্নিং টাইপের দিয়েছেন, একদম দ্বিতীয় দ্বিতীয় নম্বর শ্লোকে, জন্তু নাম নরজন্ম দুর্লভ, মানে যে সমস্ত জীবের মধ্যে 84 লাখ জনের মধ্যে মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ, অনেক জনে ঘুরে তবে মানুষ জন্ম পাওয়া যায়, তার মধ্যে উচ্চতম মানে এই পুরুষকারের চেষ্টা যে আমি এই এই শরীর দিয়ে ভগবানকে প্রাপ্ত, এই যে বৃত্তি মনের মধ্যে ভগবান দিয়েছে এটাও আসা খুব দুর্লভ, মনুষ্য শরীর পেলেও সবার মধ্যে আসবে না। আর তারপরে বলছে তত বিপ্রতা, তার মধ্যে ব্রহ্মকে বানিয়ে স্বরূপকে জানার ইচ্ছা, তিনি যে স্বরূপ আসবে সেটা আরো অনেক সন্ন্যাসী আছেন অনেক ভক্ত আছেন কিন্তু আত্মজ্ঞানের জন্য চেষ্টা করা সেটা আরো সূক্ষ্মতা, তবুও সূক্ষ্মতা হোক বা অনেক বিরল আর কি, কারণ ভগবান নিজেই বলেছেন এতে সপ্তম অধ্যায় ভগবদ গীতা, মনুষ্য নাম সহস্রেশু কশ্চিত যতটি সিদ্ধে যত তাম অভিসিদ্ধা নাম কশ্চিত মাম ব্যক্তি তত্ত্ব, ভগবত তত্ত্বকে তো কেউ বিরল কোন ব্যক্তি জানতে পারে, অনেকের মধ্যে কেউ কেউ ভগবত প্রাপ্তির চেষ্টা করে তার মধ্যে ভগবত প্রাপ্তিকে তো কেউ বিরল ব্যক্তি জানতে পারে। এই জন্য এই প্রথম তিনটি ভগবান ভাষ্যকার, এক তো মনুষ্য জন্ম দুর্লভ, তার মধ্যে আমি আমার পুরস্কার দিয়ে ভগবত প্রাপ্তির জন্য চেষ্টা করবো, পুরস্কার আমরা অন্য জায়গায় লাগাচ্ছি কিন্তু সেটা আরো বিরল যে মানুষ শরীর দিয়ে ভগবত প্রাপ্তির জন্য চেষ্টা করবে, তা তো পৌঁছতাম নিজের চেষ্টা এবং তাও কৃষির জন্য চেষ্টা এই সংসার বন্ধন থেকে মুক্ত হবো ভগবত প্রাপ্তির জন্য চেষ্টা, এটা আরো দুর্লভ। তারপর তাসমা এবার ভগবত প্রাপ্তির জন্য করতে কি হবে, যে আমাকে বৈদিক ধর্মশাস্ত্র কি বলছে বা আমার জন্য কর্তব্য কর্ম কি সেইগুলোকে জানতে, এদের জন্য বৈদিক জাত যজ্ঞাদি কর্ম বা বর্ণ বা আশ্রম কর্মকে পালন করা, এই যে তার মধ্যে তৎপরতা আসা, যখন আমার মনের ইচ্ছা হলো যে আমি ভগবত প্রাপ্তির জন্য বা আত্মজ্ঞানের জন্যই এই জীবনে চেষ্টা করব, সেটাও খুব দুর্লভ কিন্তু যদি আসে তারপর সেটাকে ফলীভূত করার জন্য আমাকে শুরু কোথাতেই করতে হবে, শাস্ত্র কি বলছে আমার জন্য গুরু নির্দেশ কি আছে, এইটাকে বৈদিক ধর্ম কি সেটাকে বারবার বারবার চিন্তা করে সেই ধর্ম মার্গে থাকা, ধর্ম মার্গ মানে ধর্মের পথ থাকতে পারে, তারপরে কি হবে বিদ্যাত্তম তস্মাৎ পরম। তারপরে যে যদি এরপরে যে ভগবানকে জানার জন্য যখন ধর্ম আচরণ করতে করতে তখন এই শ্রবণ মনন বা বেদান্ত কি বা আমি কে এইগুলো জানার ইচ্ছা ধীরে ধীরে বা পরোক্ষ জ্ঞান ধীরে ধীরে হতে থাকবে আর কি, তখন কি হবে আত্মনাত্ম বস্তু আসতে থাকবে, বিবেক আসতে থাকবে, আত্মনাত্ম বিবেক বিবেচনম স্বানুভবম ব্রহ্ম আত্মনা শক্তি, তিনটে স্টেপ বলেছে। প্রথমে যখন এই আত্মা অনাত্মার বিবেক হবে, তারপরে কি হবে সেটা নিজের অনুভবে আসবে, তারপরে সে ব্যাপকতার ভাবে মানুষ মানুষের ব্যক্তি স্থির হয়ে যাবে। এই জন্য বলছেন এই এই ধরনের মুক্তির না শতকোটি জন্মসু যতকটি জন্মসুকৃতির পুণ্যের বিনা লভ্যতে, অনেক জন্মের পুণ্য সঞ্চয় না হলে এই ধরনের মুক্তি প্রাপ্ত করা অনেক মানে সম্ভব নয় আর কি। শতকোটি জন্মের পুণ্যের বিনা না সম্ভব, তবুও পুণ্য কেন আমাদের কত জন্ম পুণ্য সঞ্চয় করেছি সে তো জানি না, কিন্তু জন্মান্তরের পুণ্য নিশ্চয়ই কিছু ছিল যার ফলে এই বেদান্ত শুনতে ভাল লাগছে বা বেদান্ত শুনতে ইচ্ছা করছে, বা অন্য ঠিক অন্যের তুলনায় অন্যান্য সাধনের তুলনায় যখন বেদান্ত শুনতে বা বেদান্ততে রুচি আসে, ভগবত চিন্তা চিন্তা করতে ভাল লাগে, বাইরের কাজকর্ম ছেড়ে দিয়ে বাইরের কাজ। হ্যালো শুভাদিত তো এই যে ভগবানের চিন্তা করতে আত্মচিন্তা করতে ভালো লাগে বেশ অন্য বাইরে, এটা অনেক জন্মের মানে পুণ্যের ফলে আসে আর কি। এই জন্য জন্তু নাম নরজন্ম দুর্লভ, অনেক জন্মের পুণ্যের ফলে অনেক জীবনে ঘুরে ঘুরে তবে মানুষ জন্ম পাওয়া যায়, সেই মানুষ জন্ম পেলেও ভগবত প্রাপ্তির জন্য চেষ্টা এটা হচ্ছে আরো দুর্লভ। আর ভগবত প্রাপ্তির জন্য চেষ্টা করলেও অনেকে এদিক ওদিকে ঘুরে যায় আর কি, বুঝতে পারে না। কিন্তু শাস্ত্র কি বলছে কিভাবে চললে আমি তয়াতে ভগবানের দিকে এগোতে পারবো, সেই বৈদিক ধর্ম মার্গ তৎপরতা, বেদ যা বলেছে সেই বৈদিক ধর্মের কে মানে পালন করার জন্য সেখানে তৎপর হওয়া, তারপরে বিদ্যতা যখন সেটা আসবে তখন তারপরে এই স্বরূপ জানার জন্য ইচ্ছা শ্রবণ মনন ইচ্ছা হবে, তাতে কি হবে তখন ধীরে ধীরে আত্মানাত্মার বিবেক স্পষ্ট হতে থাকবে, আমি কে জীব কি জগৎ কি ঈশ্বর কি এই জিনিসগুলো স্পষ্ট হতে থাকবে। সেই ভাবনাই যখন মনের মধ্যে বারবার চলতে থাকবে তখন নিজের স্বরূপের অনুভব হবে এবং তার ফলস্বরূপ ওই ব্যাপকতা বা পূর্ণতার ভাবে স্থির হবে। কিন্তু এই ধরনের মুক্তি অনেক জন্মের পুণ্য বিনা অনেক জন্মের পুণ্য সঞ্চয় হয়ে বিনা এই ধরনের মনোবৃত্তি আসা খুব কঠিন, এই ধরনের মনোবৃত্তি এবং তদনুকূল চেষ্টা। এই জন্য এখানে লাস্ট টাইম লাস্ট লাইনে আছে মুক্তির না শতকোটি জন্ম সুকৃতের পুণ্যের বিনা লভ্যতে, অনেক জন্মের পুণ্যের ফলে এই ধরনের মুক্তি মানুষ প্রাপ্ত করতে পারে। এই জন্য যতটা যতটা সম্ভব মানুষ জন্ম পেয়ে জীবনের যে সময়টা চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু যেটুকু সময় বেঁচে আছে সেই সময়টুকু যতটা সম্ভব সৎভাবে বা যতটা সম্ভব ভগবত চিন্তা বা আত্মচিন্তায় লাগিয়ে রাখতে পারা যায় তাহলে মানুষ জীবনে সফলতার দিকে আমরা ধীরে ধীরে মানুষ জীবনের সফলতার দিকে আমরা ধীরে ধীরে এগোতে পারবো। কালকে আমরা এইটা হ্যাঁ এই শ্লোকটা পড়েছিলাম কিন্তু ইয়ে করতে পারি 133 কুশলা ব্রহ্ম বার্তায়াম বৃত্তিহীনা সুরাগিনঃ তে অপি অজ্ঞানতয়া নূনম পুনরায়ান্তি যান্তি চ। কুশলা ব্রহ্ম বার্তায়াম বৃত্তিহীনা সুরাগিনঃ তেয়াপ্যজ্ঞানতয়া নূনম পুনরায়ান্তি যান্তি চ। কুশলা ব্রহ্ম বার্তায়াম বৃত্তিহীনা সুরাগিনা তেয়াপ্যজ্ঞানতয়া নূনম পুনরায়ান্তি যান্তি চ। ব্রহ্ম বার্তায়াম কুশলা মানে ব্রহ্ম সম্বন্ধে বলা শাস্ত্র ব্যাখ্যানের মধ্যে অনেক কুশলতা আছে কিন্তু ব্রহ্মাকার বৃত্তির জন্য চেষ্টা নেই, যে আমি ভগবানের প্রাপ্ত মানে ভগবানের চিন্তায় পুরোটা মনকে লাগিয়ে রাখা সেখানে কম আছে, এটা হচ্ছে মুশকিল। যে কুশলা ব্রহ্ম বার্তায়া বৃত্তিহীনা কিন্তু ব্রহ্মাকার বৃত্তি ব্যাপকাকার নিজের স্বরূপের চিন্তা সেই চিন্তা মনে কম আছে, শব্দ খুব বলে দেবে। আর সুরাগের কিন্তু তার বিপরীত কি থাকে মানে কথা বলতে পারলে বাক বই প্রতিষ্ঠা মানে তখন কি হয় ভোগ্য বস্তু আসতে থাকে, ভোগ আসক্তি আসে একটা, এই জন্য সুরাগিন মানে যে বিষয়ে আসক্তি চিত্তে অজ্ঞানতায়, এখানেও জ্ঞান পুরোরূপে অভিব্যক্ত না হওয়ার জন্য, অজ্ঞান থাকার জন্য এদের কি হয়, নূনম নিশ্চিতই পুনর আয়ান্তি জানতে চ, আসে আর যায়, আসে আর যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে। এই জন্য এখানে বলছেন কুশলা ব্রহ্ম বার্তায়াম বিবেকচন্দ্র মন্ত্র আরেকটা ভগবান বলছেন ছোট্ট দুর্লভম ত্রয়মেব এতাৎ দৈবানুগ্রহ হেতুকম, এই তিনটে জিনিস সংসারে খুব দুর্লভ, সংসারে খুব দুর্লভ, এটা ভগবানের কৃপা ছাড়া প্রাপ্ত করা যায় না। দুর্লভম ত্রয়মেব এতাৎ, কি কি তিনটা, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংসর্গম, যে মানুষ হয়ে তো জন্মেছি, মনুষ্যত্বের বিবেক জাগ্রত হয়েছে কিনা, মনুষ্যত্ব আছে কিনা, এবার মনুষ্যত্বের পরে তারপরে আসবে মুমুক্ষুতা, এবার মুমুক্ষুত আসছে কিন্তু তার সাথে যদি সদ্গুরু প্রাপ্তি বা ঠিক ঠিক মার্গদর্শন না হয় যে লক্ষ্যে পৌঁছাতে পারা যায় না, ঠিক ঠিক মার্গদর্শন পাওয়া, এই তিনটেই খুব সংসারে দুর্লভ, তিনটি দুর্লভম ত্রয়মেব এতাৎ দৈবানুগ্রহ হেতুকম, কেবলমাত্র ভগবানের কৃপাতেই একটা মানুষের মধ্যে জাগ্রত হয়। তিনটে কি কি, মনুষ্যত্ব প্রথম হচ্ছে, মনুষ্যতা আসবে, তারপরে কি হচ্ছে তার থেকে মুমুক্ষুত্ব বেরোবে, এবং মুমুক্ষুত আসলে তখন ভগবান আর কি মার্গদর্শন, তারপরে ওই যদি ঠিক ঠিক মার্গদর্শনকে প্রাপ্ত করা, ঠিক ঠিক দর্শনকে প্রাপ্ত, সব মহাপুরুষ কোন মহাপুরুষের সংস্পর্শে আসা বা সেটা থেকে ঠিক ঠিক পালন করে চলা, এই তিনটে কিন্তু সংসারে খুব দুর্লভ। এইটা অনুসরণ করে চলতে পারলে তাহলে মানুষ ধীরে ধীরে মুক্তির পথে এগোতে পারে। এই জন্য এখানে ভগবান ভাষ্যকার মানে এখানে কুশলা ব্রহ্মবার্তায়াম, ব্রহ্মবার্তাতে তো খুব কুশল কথা দিয়ে বলে বা জিনিসকে বুঝিয়ে দিতে পারবে, বৃত্তিহীনা কিন্তু ব্রহ্মাকার বৃত্তি নিজের মধ্যে বানিয়ে সেখানে স্থির থাকা বা সেইভাবে থাকা নেই, তদ বিপরীত সুরাগ, এটা হচ্ছে সুরাগিন, এটা মানে আমি ঠিক কাটামোলজিক্যালি জানি না, অর্থটা তো বুঝতে পারছি যে মানে যেমন সুর মানে হচ্ছে দেবতারা যেমন ভোগ আসক্ত হয় না, এরকমই পুণ্যের ফলে ভোগ আসবে এবং ভোগ করতে পারবে, ব্রহ্মের কথা শাস্ত্রের কথা বলে বলে পূর্ণ হয় এবং সে পূর্ণ হওয়ার ফলে কি হয় ভোগ আসবে, দেবতারা যেমন ভোগ লিপ্ত হয়, ভোগ লিপ্স হয়, সেরকম ওই ভোগ লিপ্স আসতে থাকে, ভোগ লিপ্স আসতে থাকে। ওই জন্য এই যে তেয়পি, এটাও অজ্ঞানের কাজ, তেয়পি অজ্ঞানতায়া, এই অজ্ঞান পুরো নাশ হয়নি বলে কেন ব্রহ্মকার বৃত্তি নেই, নূনম পুনরায়ান্তি জানতে চ, নিশ্চিত তারা ওই সংসারে বারবার আসা যাওয়া করতে পারে, আয়ান্তি জানতে চ, জন্য যেমন করেই হোক যেভাবেই হোক যে জিনিসটা বোঝার পরে একটু ইমপ্লিমেন্ট করতে হবে লাইফে, যে আমি অসংগামী ব্যাপক আমি পূর্ণ, সংসারের মধ্যে থাকা সত্ত্বেও শরীরটা সংসারের অন্তঃপাতে কিন্তু এই সংসারের সাথে আমার স্বরূপে আমার কোনো সম্বন্ধ নেই, তিনকালে না কখনো ছিল না আছে না হতে পারবে, মন জোর করে ধরে রাখে, মন জোর করে সম্বন্ধ করতে চায় কিন্তু মন নিজেই মিথ্যা, তাই সম্বন্ধও মিথ্যা, মনেরও কোনো স্থিরতা নেই, আজকে একটা জায়গায় ধরছে কালকার একটা জায়গায় ধরছে, এই মিথ্যা, তো এই ব্যবচার করতে থাকে, কি জন্য এটাকে ছেড়ে দিয়ে ব্যাস ভগবানের দিকে মনটা যতটা সম্ভব লাগিয়ে রাখতে পারা যায়, উঠতে বসতে চলতে ব্রহ্মাকার বৃত্তি ভগবানাকার বৃত্তি মনোবৃত্তিটাকে ধীরে ধীরে ধীরে ধীরে বদলাতে, জাগতিক চিন্তা ছেড়ে দিই, তাহলে মানুষ মুক্তির রাস্তা যেতে পারে। আগে আরো বলছেন নিমেষার্ধম ন তিষ্ঠন্তি বৃত্তিম ব্রহ্মময়ীম বিনা যথা তিষ্ঠন্তি ব্রহ্মাদ্যা শনকাদ্যা শুকাদয়ঃ, নিমেষার্ধম ন তিষ্ঠন্তি বৃত্তিম ব্রহ্মময়ীম বিনা যথা তিষ্ঠন্তি ব্রহ্মাদ্যা শনকাদ্যা শুকাদয়ঃ, নিমেষার্ধম ন তিষ্ঠন্তি বৃত্তিম ব্রহ্মময়ীম বিনা যথা তিষ্ঠন্তি ব্রহ্মাদ্যা শনকাদ্যা শুকাদয়ঃ, মানে নিমেষে অর্ধ নিমেষ, মানে যদি আমরা মানে টাইমের যে সময়ের যদি মিনিমাম ইউনিটটাকে ধরি, তার ইউনিটের আধা সময়ও যাদের মন ভগবানের চিন্তা ছাড়া কাটে না, যেমন ধ্রুব দেখুন, প্রহ্লাদ দেখুন, এটাই তুমি কেমন, কৃষ্ণ তুমি কেমন, কমলোচন, এরকম ভাবে সবসময় মনের মধ্যে যাকে দেখছে সেখানে মনটা ওইটাই ওইটাকে প্রাপ্ত করার ইচ্ছা করছে, জন্য অল্প সময়ের জন্য নিমেষার্থ মানে অল্প সময়ের জন্য কখনো মন ভগবানের চিন্তা ছাড়া থাকতে চায় না, এরকম স্থিতি আসবে আর কি, নিমেষার্থম নাতিষ্ঠন্তি বৃত্তিম ব্রহ্মময়ীম বিনা, ব্রহ্মময় বৃত্তি অসংগ ব্যাপকতার বৃত্তি ছাড়া মন কখনো থাকতে চাইবে না, এই যথা দৃষ্টান্ত, যেমন ভাবে দৃষ্টান্ত দিচ্ছেন তিনটে, মানে হিরণ্যগর্ভ সনক সনন্দনাদি আর শুক প্রভৃতি মহাপুরুষ যারা ছিলেন আর কি, শুক প্রহ্লাদ ধ্রুব, এরা ছোটবেলা থেকে ভগবানের নামে লেগে আছে। ভগবান এনাদের হচ্ছে যারা, তারা যেভাবে অবস্থান করে ওরা তো অনেক উচ্চ, অনেক জন্মের পুণ্যের ফলে সেখানে পৌঁছেছে, কিন্তু আমরা নিজেদের সাধন দ্বারা ধীরে ধীরে ধীরে ধীরে ওই অবস্থায় পৌঁছালে তবে গিয়ে মানুষ মুক্তি দিকে এগোতে পারবে আর কি। না তো ঠিক আছে, সংসারে আছে, সংসারে ধর্ম আচরণ করছি, অনেক অনেক জন্মের ধর্ম বা পুণ্য সঞ্চয় হলে তবে ভগবানের দিকে মন লাগে এবং ভগবত প্রাপ্তি, মন লাগা আর প্রাপ্তির ইচ্ছা অন্য। মন লাগে মানে ধর্ম আচরণ করছি কিন্তু সংসারের মধ্যে, কিন্তু ভগবত মন লেগে তারপরে ভগবত প্রাপ্তির ইচ্ছা সেটা আরো বেশি করবে। এবং ভগবত প্রাপ্তির ইচ্ছার মধ্যে ভগবানই আমার স্বরূপ এইভাবে মনকে ঘোরানো, এটা আরো অনেক পুণ্য বা আরো অনেক মানসিক দৃঢ়তা শুদ্ধতার দরকার আর কি। এই জন্য এখানে বলছেন নেমে সার্ধম না তিষ্ঠন্তি বৃত্তিম ব্রহ্মময়ীম বিনা, মানে নিমেষে মানে শব্দে সময়ের যে স্মলেস্ট ইউনিট তার আধাও এক, মানে তাদের একটা স্বর্ণ ব্রহ্ম ভগবানের চিন্তা ছাড়া। রুইদাস বলে একজন সাধক হয়েছেন আর কি আমাদের, তিনি তো সামান্য ইচ্ছম দিয়ে কাজ করতেন জুতো সারানোর জন্য। একজন কেউ হচ্ছে তাকে বলেছে রাম নাম কি করে করি, উনি চমকে উঠেছেন, মানে রাম নাম কি করে করি, রাম নাম কি করে ছাড়ি, এই নিয়ে সমস্যা এখানে। যে অসাধু মানে রাম নাম থেকে যে, যেমন আমাদের গোপীদের হয়েছিল যে যেখানে সে দুধ দোয়াচ্ছে মনে হচ্ছে যেন বাল্মুকুর দোকানে আছে, বাইরে পড়ে যাচ্ছে যা কাজ করছে, আরে তো হট মান থেকে ছাড়তেই চায় না মন থেকে। এরকম যে যথা ব্রজ গোপী কায়াম, একটা নারদ ভক্তি সূত্রে একটা সূত্র আছে যে ভগবানের চিন্তা কিরকম হতে হওয়া উচিত, যেমন ব্রজে গোপিকাদের হতো, যেমন সুখ প্রহ্লাদ বা ধ্রুব এদের মনের মধ্যে হতো, ইভেন কংসও কম নয়, কিন্তু তার বিপরীত ভাবনা ছিল তবুও। কিন্তু সুখ অন্তিম যত দিন বাড়তে লাগলো তার ওই কোথায় কৃষ্ণ কোথায় ওকে মা, এই চিন্তা তার মনের মধ্যে সবসময় ঘটতো। এই জন্য এই সবসময় ভগবানের চিন্তাটা যখন যেখানে যেভাবেই থাকে সেটাকে মনের মধ্যে ধরে রাখাটা হচ্ছে সাধনা। এটাকে এক পুজোর ঘরে বসে খানিকক্ষণ পুজো করলাম সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু সমস্ত কাজের মধ্যে ভগবত চিন্তা বা নিজের স্বরূপকে বুঝে বুঝে সেটাকে সেখানে মনটাকে লাগিয়ে রাখা, এটা হচ্ছে সাধনার ধীরে ধীরে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে। এরপরে এই যে আমরা জগৎ যে কার্যকে দেখতে পাচ্ছি এখানে, সেই কার্যকারণ ভাব অ্যাকচুয়াল নেই, পারমার্থিক নেই, শাস্ত্র নিজেও নিষেধ করছে। আর যদি থাকেও কিরকম যে কার্যের মধ্যে কারণ থাকে, কিন্তু কারণ কিন্তু সর্বদাই কার্য ছাড়া, যখন কোনো জিনিস উৎপন্ন হয়ে গেল তার মধ্যে তার উপাদান কারণ তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটাকে যদি কেউ না বানায় সেটা যদি এমনি মাটির উপরে থাকে, মানে মাটি থেকে ঘড়া তৈরি হচ্ছে, কুমার সেই ঘড়াকে বানিয়েছে, কিন্তু মাটি তো মাটির রূপে, ঘড়া ছাড়াও মাটি থাকতে পারে কিন্তু মাটি ছাড়া ঘড়া কখনো থাকতে পারবে না, মাটি ছাড়া ঘড়া কখনো থাকতে পারবে না। এইভাবে এই জগৎ প্রপঞ্চে শাস্ত্র দেখাচ্ছে যে প্রপঞ্চ কখনো হয়নি, মানে আমরা কার্যাত্মক জগৎ দেখতে পাচ্ছি, বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, যখন কার্য আছে তাহলে তার একটা কারণ তো থাকবেই থাকবে, হ্যাঁ থাকবে। এইবার বলছে যে কার্যাত্মক জগৎ দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বপ্নে দেখা জগতের মতন, মানে স্বপ্নে তুমি যেমন বস্তু দেখে সেখানে অন্ধকার, এইরকম কার্যাত্মক জগৎ মানে এখানে বস্তু উৎপন্নই হয়নি, তাহলে যে বস্তুটার মধ্যে আমি ওই কারণতাকে আরোপ করেছিলাম যে এইটা এইরূপে বদলে বদলে হয়েছে, কি হবে সেই বস্তুটা তো আছে, কারণ আমি স্বপ্ন দেখানেওয়ালা তো আছে ওখানে, কিন্তু এই স্বপ্ন যে মনে মনে যেটা তৈরি করেছে সেই জিনিসগুলোর মধ্যে সত্যতা নেই। এইভাবে পাঁচটা স্টেপ আছে আর কি, কার্য দেখা যাচ্ছে তাহলে তার একটা কারণ থাকবে, তা কিন্তু শাস্ত্র যখন কার্যকে নিষেধ করছে তার মানে তার মধ্যে কারণতা নেই, কিন্তু একটা বস্তু সেখানে আছে সেটাকে এই সেই বস্তুটা সর্বদাই কার্যকারণ ভাব থেকে রহিত। এটা বেদান্তের যে সৃষ্টি আদি প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে এই ভাবটা আর কি। এই জন্য আগে এখানে আগের শ্লোকে উনি বলছেন কার্যে কারণতা কারণ কার্যে কারণতা আয়াত কারণতা আয়াত কারণে নহি কার্যত কার্যে কারণতা আয়াত কারণে নহি কার্যত কারণত্বম ততো গচ্ছেত কার্যাভাবে বিচারত কারণত্বম ততো গচ্ছেত কার্যাভাবে বিচারত কার্যে কারণতায় কারণতায়াত কারণে নহি কারয়তা কারণত্বম ততো গচ্ছেত কার্যাভাবে বিচারত। কার্যে কারণত আয়াত কারণে নহি কারয়তা কারণত্বম ততো গচ্ছেত কার্যাভাবে বিচারত। এইখানে সেই শ্লোকটা বলার একটা বিশেষ অভিপ্রায় আছে। প্রথমে বলছে যে কার্যের মধ্যে তো কারণ নিশ্চয়ই লুকিয়ে থাকে, কার্যে কারণতা আয়াত, মানে কার্যের মধ্যে কারণ তো উপাদান কারণ নিশ্চয়ই তার মধ্যে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কারণে কার্যতা নয়, কারণের মধ্যে যে কার্য থাকবে সেরকম নয়, কারণ সর্বদাই অসম্ভব। এই যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা বলেছে মৎস্থানি সর্বভূতানি নাচ্যন্তেষু অবস্থিত, মানে কি হচ্ছে যে কোনো কার্যাত্মক জগৎ ভগবানকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ভগবানের মধ্যে কিন্তু কোনো কার্যাত্মক জগৎটি কিন্তু সর্বদাই অসম্ভব। এইবার এইখানটা এসে এতটা বলার পরে যে এইখানে এটা কেন বলার অভিপ্রায়টি, তাতে কি হবে কারণাত্মম তত গাচ্ছে, যেখানে আমি কারণতার আরোপ করেছিলাম কার্যাভাবে বিচার, যখন আমি দেখবো যে কার্যাত্মক জগৎ কিছু নেই বিচার করতে করতে, তখন আবার কারণতা কোথেকে আসবে আমার মধ্যে। এবার ব্যক্তিগত জীবনও এইটাকে কাজে লাগাতে হবে। আমরা ভাবি আমি ছাড়া বা সংসারে আমি আমি আমার জন্য সংসার চলছে বা আমি ছাড়া এটা কি করে চলবে, এই যে ভাবগুলো আমাদের মধ্যে থাকে এইগুলোকে ধীরে ধীরে সরাতে হবে। কার্যাত্মক জগৎ কিছুই নেই, ওটা আমার কল্পনা, ওটা আমার কল্পনা। কার্যাত্মক জগতে যতই সম্বন্ধ যতই কিছু আমরা করে রাখি মন থেকে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো পারমার্থিক সত্যতা নেই। ও শরীর শরীর একটা মিথ্যা বস্তু, আর তার সঙ্গে মনে মন জুড়ে নিয়ে এই সম্বন্ধগুলো তৈরি করতে থাকে। এত পেছনে এসে এই কার্যকারণ ভাবটাকে এখানে বলার পেছনে অভিপ্রায় হচ্ছে সাধকের জীবনে যে প্রতিবন্ধক গুলো আসে ওই প্রতিবন্ধক গুলোকেও সরাবার জন্য কোথাও কোনো কার্যকারণ ভাবই নেই, মানে না সে জগৎ কখন উৎপন্ন হয়েছে সেই জন্য উৎপন্ন হওয়ার জন্য যে উপাদান কারণ, যে একটা কারণ না থাকে উপাদান কারণ না থাকলে জগৎ সৃষ্টি হতে পারবে না, সেটা তার মধ্যে কোনো কারণতা নেই, তিনি সর্বদাই অসম্ভব। এইটাকে বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নবমাত্র স্পষ্ট করে বলেছেন নাচ মৎস্থানি ভূতানি পশ্চিমে যোগ বিস্তরম, মৎস্থানি সর্বভূতানি নাচ্যম দেশ অবস্থিত, প্রথমত বলছেন ভূতান, তার ভূত আমার মধ্যে নেই, রজ্জুর মধ্যে কখনই সর্ব উৎপন্ন হয় না, তাই সেখানে কারণতা কখনো নেই। এখন এইখানে এসে এখানে বলার অভিপ্রায় হচ্ছে আমাদের মনের মধ্যে একটা ভাব বসে থাকে, চাই মানে যে আশ্রমেই হোক যেখানেই হোক, যে আমি ছাড়া বা এই কারণটা ছাড়া এই কার্যগুলো তো হবে না, এই কারণটা সেই কার্যগুলো হবে না। এই কার্যকারণ ভাবটা যদি এটা ছড়াতে হয় তখন ওই ভগবানের উপর নির্ভর করেই যে ঠিক আছে ভগবান দিয়েছেন তার তার কাজ তিনি যেভাবে করাবেন, এর মধ্যে আমার মধ্যে কোনো কারণতা নেই, আত্মার মধ্যে কোনো কারণতা নেই, আত্মা কিছুই করতে পারে না, আত্মা সর্বদাই অসম্ভব। এইটাকে অনেক বিচার করে মনের মধ্যে দৃঢ় করে বসাতে হবে, কারণ এই কার্যকরণ ভাবটা আগেই বলা উচিত ছিল কিন্তু সেখানে বলেন, কারণ তো জাগতিক কার্যকরণ ভাব নিয়ে আমাদের অত সমস্যা নেই, কিন্তু আন্তরিক যে কার্যকরণ ভাব যে আমি রূপী কারণ না থাকলে এই জগতাত্মক কার্য কি করে চলবে, মানে আমার শ্রেষ্ঠ মনোরাজ্য কি করে চলবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, এটা নিজেকে বুঝতে হবে ব্যাপারটা, যে কারণাত্মা আমি নিজের উপরে আরোপ করেছি যে কি করে যে আমি না থাকলে আমি না ধরলে এই আমার সৃষ্ট জগৎকে চালাবে কি করে চলবে। এইটাকে কারণ কি এই মুহূর্তে মনে রাখতে হয় যে এই মুহূর্তে যদি কোনো নিমিত্তে শরীরটা চলে যায় যে অহংকার বা যেভাবে আমি ভাবছি যে আমি না থাকলে কি করে চলবে, সংসারের কোনো কাজ রুখে থাকবে না, কোনো কাজ রুখে থাকবে না, সে তার মতন চলতেই থাকবে, তার মতন যায়, কেউ হয়তো এক হাত ফোটা চোখের জল ফেলতেও পারে নাও ফেলতে পারে, কিন্তু সংসার তার মতন অনাদিকাল থেকে চলে, কত মহাপুরুষ এসছেন আবার চলে গেছেন, দুদিন মনে রাখে তারপরে ভুলে যায় মানুষ। এজন্য এইটাকে মনে রেখে এই কার্যকারণ ভাব মানে এটার থেকে এটা হচ্ছে এটার থেকে আমি এটা করলে ওটা হবে, এই জিনিসগুলোকে একবারে মন থেকে সরিয়ে একমাত্র শুদ্ধ আত্মা পরমাত্মাকে মনটাকে লাগাতে পারলে মানুষ মুক্তির আনন্দ পেতে পারে। ঠিক আছে, আজকে এখানেই যাব, কালকে তো কি বলে শনিবার আছে, কালকে না হয় একটু বেশি করা যাবে, আজকে এখানেই রাখছি। এগুলোকে নিয়ে না পড়লে হয় না, এগুলোকে একটু নিজেকে বসে ভাবতে হয় ভালো করে, নিজেকে ভালো করে বসে বসে ভাবতে হয় যে কি বলতে চাই সেখানে গ্রন্থকার, কেন এরকম শব্দ প্রয়োগ করছে, এবং এর মধ্যে কতখানা, যেমন যাগ যজ্ঞাদি কর্ম করলে আমি কিছু করলাম, আমি করে আমি এর ফল এই লোকে পাবো না, আমাকে পর অন্য লোকে গিয়ে আমি ভোগ করবো, এটা দৃঢ় বিশ্বাস থেকে আমি কাজকর্ম করি। কিন্তু বেদান্তের একটা সুবিধা হচ্ছে যে যা কিছু করবে এখানে এবং এখানেই তার ফল, এখন আর এখানেই তার ফল, তুমি সেটাকে ভেরিফাই করে দেখতে পারো। কর্ম বা উপাসনার মতন যে পরকালে পরকালে গিয়ে অন্য শরীরে অন্য লোকে গিয়ে ফল ভোগ করবো, এরকম নয়। বেদান্ত হচ্ছে নাও অ্যান্ড হিয়ার, এখন এবং এখানে। তাই জন্য এটাকে নিজেকে একটু বিচার করতে, পরকাল আগে গিয়ে ফল ভোগ করবো বা না, আমার মন এখান থেকে ধীরে ধীরে উঠছে কিনা, বা আমার মন ভগবানের স্থির স্বরূপ আমি স্থির করে রাখতে পারছি কিনা, বা জগতের প্রতি আমার দৃষ্টি ধীরে ধীরে বদলাচ্ছে কিনা, এগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে করতে মানুষ তখন স্থির হয়ে যাবে। এটাই কাজ। কার্য উৎপন্ন হতে পারবে না, কিন্তু যখন কার্য নেই তখন কারণতাও নেই। শ্রুতি নিষেধ করেছে অথাত আদেশ নেতি নেতি অথবা বাচারম্ভনম্বী কারণাম্বে, মানে কার্য নামক কোন বস্তু নেই, ওটা একটা প্রতীতি মাত্র। তাহলে যার মধ্যে তুমি কারণতার আরোপ করেছো সেই কারণতাটা নেই, কিন্তু কারণ ওই বস্তুটা নেই, এটা নয়, এটা বুঝতে হবে আর কি। যেমন যার মধ্যে আমি কারণতার আরোপ করেছি তার মধ্যে সেই কারণতা নেই, কিন্তু বস্তুটা একটা বস্তু তো আছে সেখানে, নত বোঝাতে পারবো না। নির্গুণ নিরাকার নির্বিশেষ, এটা হচ্ছে অধ্যারোপ অপবাদ প্রক্রিয়া। অধ্যারোপের মাঝখানে মানে কার্যরূপে উৎপন্ন করে তারপরে কার্যকে নিষেধ করে দিয়ে, কিন্তু যার উপরে কার্য দেখা যাচ্ছিল সেটা কিন্তু ওখানে আছে। কারণকে নিষেধ করে দিলে তো শূন্যবাদে পৌঁছে যাবো তখন আমরা। এই জন্য অধিষ্ঠান তো থাকবে, কারণ কি সবকিছু নিষেধ করার পরে একজন অধিষ্ঠান রূপে তো থাকে। এই জন্য যেমন ভগবান বলছেন না যে আমার সঙ্গে সম, কিন্তু আমি নেই কথা কিন্তু বলছেন না, কথা বলছেন না যে আমি নেই। হ্যাঁ, মস্তানি সর্বভূতানি অন্যতমস্থানি ভূতানি পশ্চিমের, মানে কি আমার যোগমায়াতে না থাকা সত্ত্বেও প্রতীতি হচ্ছে মাত্র, কিন্তু তার সঙ্গে মানে আত্মার সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। কিন্তু আমি নিয়ে কথা বলেন, হ্যাঁ আমি, কিন্তু আমি নিয়ে কথা বলেন, আমি আছি, আমি সর্বদাই অসঙ্গ আছি। আগেই বলছেন মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়েত সচরাচরম হেতু নানান কন্ত জাতক বিপরিবর্তন, আমি আছি একদম অসঙ্গ ভাবে বসে আছি, তার দ্বারাই প্রকৃতি নিজের কাজ করে চলেছে, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এইরকমই যদি না, হ্যাঁ ঠিক এইরকমই এই প্রকৃতির বিকাশ হচ্ছে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি। আপনার আমার মানে আমাদের আমার উপস্থিতিতে, আমি তো একটাই, আমার উপস্থিতিতে এই প্রকৃতি কাজ করে চলেছে, কিন্তু আমার সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই। যেমন ভগবান নবম অধ্যায় বলছে না মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়েতেশ চরাচরম, ফাইন ভেরি গুড, তার মানে আমি আছি, আমার থাকার জন্য প্রকৃতি সারা জগৎকে উৎপন্ন করতে পারে, এটা সমষ্টির জন্য হলো। এবার বেষ্টিতে আপনি দেখে নিন নিজের মধ্যে, নিজের মধ্যে মানে এই শরীরটা হচ্ছে প্রকৃতির বিকার, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি স্থূল শরীর সূক্ষ্ম শরীর সব, তাহলে আপনি আছেন বলে দেখুন কি সুন্দর ভগবান ওখানে বলেছে, আমি আছি বলে জগৎকে দেখা যাচ্ছে কিন্তু জগতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, নচমত স্থানী ভূতানি আমার মধ্যে নেই। ঠিক এইরকম ভাবে নিজের মধ্যে আনতে হবে, ঠিক আছে শরীর আছে প্রকৃতির বিকার, প্রকৃতি তার নিজের মধ্যে কাজ করে চলেছে, এই চেতন শুদ্ধ আত্মারূপী আমি আছি বলে প্রকৃতি তার কাজ করতে পারে, আমি না থাকলে করতে পারতো না, কিন্তু প্রকৃতির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আমাদের ইয়ে বার্তিকাচার্য মানে আমাদের সুরেশ্বরাচার্য খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলেছে, দেখো কিরকম যে একটা লোক রাস্তায়, একটা বুড়ো লোক দণ্ড নিয়ে যাচ্ছে সাথে হাতে করে, আর তুমি রাস্তায় যাচ্ছ, তুমি তাকে দেখছো, মানে যে লোকটা বুড়ো মানুষটা দণ্ড হাতে নিয়ে যাচ্ছে সেই দণ্ডটা আর যে লোকটা যাচ্ছে দুটোকেই তুমি দেখছো, তাহলে তুমি নিশ্চয়ই জানো ওই দণ্ড এবং দণ্ডধারী মানুষ এই দুটোর সঙ্গেই তোমার সম্বন্ধ নেই। ঠিক সেই রকম, দেখ এবার বুঝো, আমি আত্মা আর মন আর তার সঙ্গে সুখ দুঃখ, আমি আত্মা মানে আমি সাক্ষী একদম পেছনে, আর যে পুরুষ বুড়ো মানুষটা যে লাঠি নিয়ে যাচ্ছে বুড়ো মানুষের সময় মনটা, আর লাঠিটার সামনে সুখ দুঃখ, এটাকে বুঝতে চেষ্টা, বুঝতে পারলেই ভেতরটাকে বুঝতে পারবে ভেতরে কি হচ্ছে। যে মানে কি হলো যে রাস্তায় যেতে যদি আমি কোনো দণ্ডধারী পুরুষকে যেতে দেখি কখনই আমার মনে হয় না যে আমি দণ্ডী, আমি দণ্ডধারী পুরুষ। ঠিক সেই রকম যে আত্মা, আত্মার সামনে দণ্ডধারী পুরুষটা হচ্ছে মন, আর দণ্ডটা হচ্ছে সুখ দুঃখ, মন সুখ দুঃখ থেকে ধরে চলছে, মানে মনের সঙ্গে বাস্তবে সুখ দুঃখের কোনো সম্বন্ধ নেই, কারণ মন তো সুখ দুঃখ হতেই পারে না। বিকার ওটা যে কোনো সময় ছেড়ে দিতে পারে ওটাকে, মানে দণ্ড আর দণ্ডধারী পুরুষের মধ্যে যেমন সম্বন্ধ, মন সুখ দুঃখের বিচারকে ছাড়তে পারে আর কি, সংস্কারের উপর নির্ভর করে। কিন্তু এর সঙ্গে যে রাস্তায় দাঁড়িয়ে তৃতীয় ব্যক্তি চাহে দণ্ডধারী পুরুষকে দেখছে একসঙ্গে, মানে দণ্ড আর দণ্ডধারী পুরুষ সেখানে আছে দুজন একসঙ্গে দেখছে, কিন্তু সে জানে এর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। ঠিক সেই রকম এখানে আমাদের শুদ্ধ আত্মা আর প্রকৃতি হচ্ছে আমাদের শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি, আর তার সঙ্গে প্রকৃতির বিকার গুলো, মানে দণ্ডটা আর কি, এইটাকে ধরে আছে প্রকৃতি এবং প্রকৃতির বিকার ধরে আছে। আমি সেটাকে দেখছি এর সঙ্গে আমার তৃণকালে কোনো সম্বন্ধ নেই, তৃণকালে কোনো সম্বন্ধ নেই। এই ভাবটাকে ধীরে ধীরে ধীরে ধীরে মনের মধ্যে যে এইখানে এসে এটা বলছে, মানে আমাদের মুখ্যরূপে এবার মনে হচ্ছে যে এই যে এখানে এসে মনে হয় যে সংসারে আমি না থাকলে বা আমি না করলে এই কাজটা কি করে চলবে বা কি করে হবে, এই যে নিজের মধ্যে একটা ভ্রান্ত কর্তৃত্বের আরোপ কারণতার আরোপ করে আমরা সংসারকে ধরে রাখতে চাই, সেটাকেও ছাড়তে হবে। সেটা যদি মনের মধ্যে থাকে কারণাত্মম তত গচ্ছেত কার্য, যদি কারণ কি কার্যাত্মক জগৎ পারমার্থিক কোনো বস্তুই নেই, কার্যাত্মক জগৎ পারমার্থিক কোনো বস্তুই নেই, তার থেকে আবার কারণতা কোথেকে আসবে, এইভাবে বিচার করতে করতে তখন মন থেকে ওই কর্তৃত্বের বুদ্ধি, মানে অনেক ইভেন সাধনাতেও সাধন করতে করতে কর্তৃত্বের বুদ্ধি বা ও বন্ধনের কারণ হয়ে যায়। আমি বৈরাগ্যবান এই আর একটা এই অহংকার উভয় আমার মানে বন্ধনের কারণ হয়, বৈরাগ্য তো মন থেকে যায়নি, তার বিপরীত একটা বৈরাগ্যের অভিমান আরো ডুবে যায়। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেগুলো নিজে বিচার করে ধীরে ধীরে ধীরে ধীরে বুঝতে থাকলে সেগুলো মন থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রুতি স্মৃতি পুরাণানাম পালয়ন করুণালয়ম। নমামি ভগবৎপাদম শঙ্করম লোক শঙ্করম। শিবামা কিছু বলবে? শিবামা কিছু বলবেন?